জলকেলি করতে করতে হঠাৎ এক সখী বলে উঠলো, হ্যাঁ রে ওই তীরে আমাদের বসনগুলো ছিল, বসনগুলো কোথায় গেল? আমারটাও তো নেই। তোরটা আছে? আমারটাও নেই। না না সখী, আমারটাও তো নেই। আরে আমারটাও নেই তো, কে নিল? হ্যাঁ রে, তাহলে বসন কে নিল রে? কিছুক্ষণ পরেই ওই বংশীর ধ্বনি শ্রবণ করে বলছে, এই কাজ নিশ্চয়ই চোরা কানায়ের। অনুমানে গোবিন্দের কাছে বসন চেয়ে নিল, দাও গোবিন্দ আমাদের বসন ফিরিয়ে দাও। কৃষ্ণ বলছে, ও তোমরা জানো তাহলে যে আমি এখানে আছি? তা জানো যখন খুব ভালো হয়েছে, তা তোমাদের বসন হয়তো রাখা আছে, এসে নিয়ে যাও। গোপীনা বলছে, আমরা বিবসনা কেমন করে তোমার কাছে যাই বলো? আমরা পর নারী, আমরা পর পত্নী। বলছে, ও পর পত্নী, আর একটু আগেই মা কাত্যায়নীর কাছে বারবার করে চেয়ে নিলে, কৃষ্ণকে পতি করে দাও, আমাকে পতিরূপে চাইছ, কিন্তু তোমাদের এখনো লজ্জা কাটেনি। যাও যাও যাও, ওই লজ্জা নিয়ে ঘর করো, আমার কাছে আসতে হবে না। রাধারানীর সঙ্গে সখীগণ বলছে, সব যখন তোমার চরণে দিয়েছি হা গোবিন্দ, আমরা বিবসনা হয়ে যদি তোমার কাছে যাই, তাতে যদি তুমি সন্তুষ্ট হও, তাহলে এই নাও গোবিন্দ। হা গোবিন্দ আমার যে, হা গোবিন্দ আমার যাকর হে, হা গোবিন্দ আমি ওই চরণে বিকাইলাম, হা গোবিন্দ আমার চরণে বিকাইলাম, বলি জনম জনমের মতো ওই চরণে বিকাইলাম, বলছে না না তোমরা আমার কাছে অপরাধ করনি, অপরাধ করেছো যমুনার কাছে, অপরাধ করেছো সূর্য দেবের কাছে। সূর্য উদয় হওয়া মাত্র বলছে, তোমরা সূর্যের কাছে ক্ষমা চাও। এইভাবে সূর্যের কাছে যখন গোপীরা ক্ষমা প্রার্থনা করলো, তখন কৃষ্ণ বলল, বেশ গোপী, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে আগামী শারদ পূর্ণিমায়, তোমরা সেবা পাবে। সেইভাবে কৃষ্ণ বংশী ধ্বনি করলেন। এটা কোন বংশী? এটা মুরলী, দুহাত লম্বা চারটি রন্ধ। আজ বৃন্দাবনের অপূর্ব শোভা, ভগবান ও পিতারাত্রি, পিতারাত্রি শারদোৎফুল্ল মল্লিকা, বিক্ষরন্তু মনশ্চক্রে, মন চক্রে যোগ মায়া মুপাশ্রী, কিবা শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন উলুধ্বনি, শারদ পবন মন্দ, চন্দ্র পবন মন্দ, শরদ চন্দ্র পবন মন্দ, শরদ চন্দ্র পবন মন্দ, শরদ চন্দ্র পবন মন্দ, শরদ চন্দ্র পবন মন্দ, শরদ চন্দ্র পবন মন্দ, শরদ চন্দ্র পবন মন্দ, শরদ চন্দ্র পবন মন্দ, শরদ দিনে ভরল কুসুম নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখুন তো হ্যাঁ প্যান্ডেল আছে দেখতে পাবেন না ওখানে যারা বসে আছে বাইরে তারা দেখতে পাবেন পূর্ণচন্দ্রের প্রকাশ কাননে শোভিত কুসুম রাশি ভগবান যার কোনো কিছুর ঐশ্বর্যের অভাব নাই বাবা ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রিয় জ্ঞান ও বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগ ইতিঙ্গনা সর ঐশ্বর্যের মালিক ভগবান যার কোনো কিছুর অভাব নাই তিনিও এই প্রাকৃতিক শোভা দেখে বিশ্বরন্তু মনশ্চক্রে তার রমণ করার ইচ্ছা হলো তাই যোগমায়াকে আশ্রয় করছেন আহা গগন পানে চেয়ে দেখছে আয়ো নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে শুধু চাঁদ নয় চাঁদ নয় দেখো দেখো তাকিয়ে কত তারা ফুটেছে কত তারা ফুটেছে কত তারা ফুটেছে কত তারা ফুটেছে চাঁদে ঘেরি কত তারা ফুটেছে চাঁদে ঘেরি কত তারা ফুটেছে আজ চাঁদে ঘেরি কত তারা ফুটেছে তারা ফুটেছে তারা ফুটেছে চাঁদে ঘেরি কত তারা ফুটেছে আজ তারা ফুটেছে তারা ফুটেছে চাঁদে ঘেরি কত তারা ফুটেছে কত তারা ফুটেছে কারা ফুটেছে কারা ফুটেছে কারা ফুটেছে আচ্ছা এমন কেউ আছেন যারা এই রূপে বা আক্ষে পুনরামে আসেননি রাশে এসেছেন থাকলে হাত তুলুন তো যারা ওই রূপে আসেননি রাশে এসেছেন এমন থাকলে হাত তুলবেন তো নিতাই গৌর হরি হরি বলতে কি হাত তুলুন তো হ্যাঁ এখানে রাস লীলা হবে বলে আপনারা জানেন খবরটা রাখেন ওই জন্য এসেছেন তার মানে যারা ফোটেন নাই তারাও ফুটেছেন ফোটে নাই যারা তারা ফুটেছে ফোটে নাই যারা তারা ফুটেছে ফোটে নাই যারা তারা ফুটেছে ফোটে নাই আজ তারা ফুটেছে বৃন্দাবনের শোভা হিরে ফোটে নাই যারা তারা ফুটেছে বৃন্দাবনের শোভা হিরে ফোটে নাই যারা তারা ফুটেছে বৃন্দাবনের শোভা হিরে ফোটে নাই আজ তারা ফুটেছে শুধু আপনারা নয় বনে বনে কত ফুল ফুটেছে ফুল ফুটেছে ফুল ফুটেছে ফুল ফুটেছে বনে বনে কত ফুল ফুটেছে বনে বনে কত ফুল ফুটেছে গোবিন্দ সেবায় লাগবে বলে বনে বনে কত ফুল ফুটেছে গোবিন্দ সেবায় লাগবে বনে বনে কত ফুল ফুটেছে কি কি ফুল ফুটলো কত ফুলল মল্লিকা মালতী যুথি শোভাতে মধুর মতো কত মত মধুকর ভরণি আহমত মধুকর ভরণি হরি হরি হরি মাতাল ভ্রমর গান করে ওই গুন গুন গুন গুন গুন গুন সরে মাতাল ভ্রমর গান করে রে ফুলের কাছে আসে ভ্রমর আর বলে গুন গুন গুন গুন গুন গুন গুন গুন গুন গুন গুন গুন গুন গুন গুন কি হয় গুন গুন গুন গুন আপনাদের নিজের লোককে যখন কথাগুলো বলেন তখন জোরে জোরে বলেন আপনজনের সঙ্গে কথা গোপনে হয় চুপি চুপি কানে কানে তা ফুলে মধু খেতে আসে ভ্রমর প্রত্যেক দিন আজও যখন মধুপান করতে এসেছে প্রত্যেক দিন মধু খেয়ে চলে যায় ফুল কিন্তু কিছু কথা বলে না আজ যখন মধুপান করতে এসেছে আজ ফুল বলছে না ভ্রমর তুমি আমায় নষ্ট করে দিও না আজ আমি ফুটেছি গোবিন্দ সেবাই লাগবো বলে আজকে না না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না আমি তোমার লাগি ফুটি নাই কৃষ্ণ সেবার লাগি ফুটি আছি তোমার লাগে ফুটি নাই কৃষ্ণ সেবার লাগি ফুটি তোমার লাগে ফুটি না না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না নানা ছুঁয়ো না আহা ঠিক তেমনই পদকর্তা আপনাদেরকে বলছে ওগো ভক্ত কুসুম আপনারা যারা রাসলীলা আস্বাদনে এসেছেন আপনাদের কাছে নিবেদন আপনারাও যেন এসেছেন যখন পদকর্তার কথা শুনে আপনাদেরকেও নিবেদন গাছে আম ধরা দেখেছেন এই তো আম গেল কিছুদিন হল জয়নিতাই গাছে আম ধরা মুর্শিদাবাদে এসে যদি আমের গল্প বলা হয় মায়ের কাছে মাসির কথা নয় আম প্রথমে মুকুল হয় তারপর কাঁচা আম তারপর পাকা আম তা মুকুল থেকে পাকা আম হবার আগে কিন্তু অনেক বিপদ আসে আসে না গোমা মুকুল থেকে পাকা আম হবার আগেই দেখবেন কুয়াশাতে আমের মুকুল ঝরিয়ে দেয় এই কীর্তনে আসরে এসেও ঝাঁকে ঝাঁকে মুকুল আসে ঠিকই কিন্তু তারা সেবাই লাগতে পারে না মা ঝাঁকে ঝাঁকে আসে কিন্তু সেবাই লাগতে পারে না ঝরে পড়ে কিসে কুয়াশা একদম ঠিক কুয়াশা মানে কু মানে মিথ্যা আশা মানে বাসনা কীর্তনে আসরে বসে থাকবে কিন্তু মিথ্যা বাসনা মিথ্যা আশাই মনটা পড়ে থাকবে এখানে মন দিয়ে কীর্তন শুনছে এমন সময় ফোন এলো ফোন চলে এলো যেতে হবে মনটা এখানে রইল কিন্তু যেতে তো হবে তালে মাগো ওই যারা ঝরে পড়ল তাদের সেবা দেওয়া হলো না কীর্তনের আসরে কুয়াশা আর আকাশের কুয়াশাতে গাছের মুকুল ঝরিয়ে দেয় এরপরেও যারা রইল তারা হলো পাকাম এই যে আপনারা এখন কীর্তন শুনছেন না আপনাদের দশাটি হলো একবারে না কাঁচা এখনো পাকা নয় এখন কাঁচা তাই কাঁচা আম থেকে পাকা আম হবার আগে অনেক বিপদ এই যে আপনারা এখন বসে আছেন এখন অনেক রকম বিপদ আসবে কিরকম বিপদ গাছে দেখবেন কাঁচা আমকে ঝরাবার জন্য ঝড় আসে কি ঝড় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হয় কাল বৈশাখী ঝড় কাল বৈশাখী ঝড়ে গাছের ওই কাঁচা আমকে ঝরিয়ে দেয়। কীর্তনের আসরেও ঝড় আসে, তবে কাল বৈশাখী ঝড় নয়, একটু ঝড়টা অন্যরকম ঝড়। মানে কীর্তনে আসরে বসে থাকবে আর ঝড়টাতে মানুষ কি হয়, কি ঝড় গো? ঘুম এই ঘুম ঝড়ে যারা ঝরে পড়ল মা, তাদের আর হলো কীর্তন আস্বাদন? হলো না। কিন্তু শুধু ঘুম ঝড় নয়, আরো অনেক রকম বিপদ। ওই যেমন পোকামাকড়ে আম নষ্ট করে দেয় না, তেমনি কীর্তনে আসরে আছে পোকামাকড় গুলি, কি মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা। আর যদি ঝরলো তো ভালো, আর নাহলে পাড়া ছেলেরা লগা বগা অগা ঝগা কেঠু মইদু ষষ্ঠী গোপাল আম পারবি ওই দেখ কত আম রয়েছে, দেখ দেখ পারবি? এই দেখ আমার ওই তিন নম্বরেরটা, আমার হ্যাঁ দেখতে পাচ্ছি। নেতালে এক ঢিলে এক ঢিলে, এই দেখ হরি হরি হরি। হ্যাঁ ঝরলো তো ঝরলো, আর না হইলে ওই পাড়ার ছেলেরা ঢিল মেরে আম ঝরিয়ে দেয়। আমটা ঝরার ইচ্ছে নাই কিন্তু ঝরিয়ে দেয়। কীর্তনের আসরেও আপনাদের ঢিল মারবে, সাবধান। তবে ঢিলটা হ্যাঁ ওই ইট পাথরের ঢিল নয়, কেমন ঢিল? সংকেত ঢিল, ইশারা। মানে ধরুন তিন চারজন মিলে কীর্তন শুনতে এসেছে, এবার একজনের খুব ঘুম পাচ্ছে। যার ঘুম পাচ্ছে সে মনে মনে করবে যে কই দেখি আমাদের পাশের বাড়ির রমার বউটা কোথায়, ওই রমার মা কোথায় বসেছে। এবার কীর্তনিয়া যদি সামনে দেখে ফেলে দুটো কথা শুনিয়ে দিতে পারে, ইশারাটা কোত্থেকে ভালো হয়, কোন থেকে? বসে বসে হবে না তো, ওই ঠিক কোণে যাবে। আর কোন থেকে একবার অপেক্ষা করবে, একবার তাকা একবার তাকা, ওই দূর থেকে ইশারা করবে কি যেই না চোখটা পড়েছে, তখন কি করবে? যদি সাড়া না দেয় তখন ডাকবে হাই হাই, ওরে কত হলো আর কত শুনবি, হ্যাঁ কত শুনবি, হ্যাঁ এইখানে অনুষ্ঠান হচ্ছে ওইখানে হচ্ছে সব জায়গায় তো শুনতে হবে, কত আর শুনবি, চল চল। মানে যার ইচ্ছা নাই মা, তাকে ওই ইশারা ঢিল দিয়ে নিয়ে চলে গেল। এরপরেও যারা থাকবেন আমার সঙ্গে ভজন গান, কালকে আনন্দ করেছেন ভজনে, কি আনন্দ পেয়েছেন তো? যারা যেন আনন্দ করেছেন একবার হাত তুলুন তো উলুধ্বনি দিয়ে, হরি হরি বল। এবার যারা আনন্দ পাননি তারা আজকে আনন্দ নেবেন। তাহলে শেষে যারা আমাদের সঙ্গে আনন্দের মুহূর্ত, শেষে যারা আমার সঙ্গে ভজন গানে কীর্তনে আনন্দ করবেন, তারা পাকাম হবেন। মানে কি একবারে সেবা দিয়ে যাবেন শেষ পর্যন্ত এসে, রাধাকৃষ্ণকে যুগল করে সেবা দিয়ে। দেখুন এক বছর পর পর আপনারা সেবা দেওয়ার সুযোগটা পেয়েছেন, হারিয়ে ফেলবেন না মা। আপনাদের কাছে পদকর্তা বলছে, ওগো ভক্ত কুসুম যখন এসেছো, যেন ঝরে পড়ো না, যেন ঝরে পড়ো না, তোমরা ফুটিয়াছো যদি ঝরে পড়ো না, ফুটিয়াছো যদি ঝরে পড়ো না, ঝরে পড়লে কৃষ্ণ সেবাই লাগে না, না না ফুটিয়াছো যদি ঝরে পড়ো না, ঝরে পড়লে কৃষ্ণ সেবাই লাগে না, ফুটিয়াছো যেন ঝরে পড়ো না। সেই অপূর্ব রাত্রি, প্রতিশ্রুত রাত্রি, আহা হ্যাঁ রত রাতে ওই ছন ভাতে শ্যাম মোহন মদনে মাতি, হ্যাঁ রত রাত্রি ওই ছন ভাতে শ্যাম মোহন মদনে মাতি, হ্যাঁ রত রাত্রি ওই ছন ভাতে পঞ্চমত কুলবতী চিতে চরণী আমর লইক গান পঞ্চমত কুলবতী চিতে চরণী আমর লইক গান পঞ্চমত কুলবতী চিতে চরণী কুলবতী চিতে চরণী চুরি করিল চুরি করিল চুরি করিল চুরি করিল কুলবতীর চিত চুরি করিল তারা সকল ছেড়ে ভেয়ে চলিল কুলবতীর চিত চুরি করিল সকল ছেড়ে ভেয়ে চলিল কুলবতীর চিত চুরি করিল বাঁশি বাজলো বৃন্দাবনে যার সোনার কান আছে সে শুনতে পাই আপনাদের কার কান বাঁশি আছে শুনতে পাচ্ছেন একটু দেখি যে যে শুনতে পাচ্ছেন একটু হাত তুলুন তো দেখি হ্যাঁ আপনাদের সোনার কান নেই আছে ঠিক সোনা মানে ধাতু নয় সোনার মতো কান আছে যারা সোনার যাদের সোনার কান আছে তারা সোনা শুনতে পায় কি সোনা শুনতে পায় বাঁশি সোনা শুনতে পায় বাঁশি বাজা শুনতে পায় কার বাঁশি শুনতে পায় সেই মনমোহন আর বাঁশি শুনতে পায় যার বাঁশি শুনে মটকি পড়ে যেত গোপীদের যমুনায় জল আনতে গিয়ে বাঁশি শুনে আর যদিও না পড়তো ঢিল মেরে ফেলে দিত কি নাম তার গোবিন্দ আর তারা বলতো কি মেরে কৃষ্ণ বড় আলবেলা রে মেরে মটকি পে মার গয়ো ঢেলা রে কভি গঙ্গা কে তীর কভি যমুনা কে তীর কভি গঙ্গা কে তীর কভি যমুনা কে তীর কভি যমুনা কে তীর কভি সরিউ নহায়ে অকেলা রে অকেলা রে মেরি মটকি পে মার গয়ো ঢেলা রে আরে বেলা রে আরে বেলা রে ধ্বনি হরি হরি বল কভি রাধা কে সঙ্গ তো কভি রুক্মিণী কে সঙ্গ রাধারানীর সঙ্গে রুক্মিণীর সঙ্গে কি করে কভি মস্তি মে বেঠো অকেলা রে কই দেখি সবাই মিলে একবার তালে করতালি দিয়ে উলুধ্বনি দিয়ে মেরি মটকি পে মার গয়ো ঢেলা মাটির কলসি জল আনেন, এখন নেই জল আনেন, এখন নেই কি গো জল আনেন, এখন আনে না বাবা, এখন আর নাই, এখন ট্যাপ খুলে দিলেই হলো, এখন আর নেই। তা কাকা আমার দেখালো, বুঝতে পারলেন তো মটকি? হরি হরি হরি হরি ও, কভি রাধা কে সঙ্গ কভি রুকমিনী কে সঙ্গ, কভি রাধা কে সঙ্গ সবাই মিলে তালে তালে, রাধা কে সঙ্গ কভি রুকমিনী কে সঙ্গ, কভি রাধা কে সঙ্গ কভি রুকমিনী কে সঙ্গ, কভি রাধা কে সঙ্গ কভি রুকমিনী কে সঙ্গ, কভি রাধা কে সঙ্গ কভি রুকমিনী কে সঙ্গ। মস্তি মে বেঠো অকেলা রে, মতি পে মর গয়ো ঠেলা রে, গোবিন্দ কি সুন্দর জায়গা বলুন, হ্যাঁ এত সুন্দর ফ্যানের হাওয়া, এত সুন্দর এসির হাওয়া, কিছুতে ঘুম পায় না বাবা, এলি ঘুম পায়, কি যে কীর্তনের মাধুর্য আমি বুঝি না বাবা। যারা ঘুমাবো পরে কীর্তন শুনতে আসবেন তারা সামনে আসবেন না, ওইখানে ঘুমাবেন, দেখতেও পাবো না। তা বলছে কৃষ্ণ বাঁশি বাজিয়েছে। আচ্ছা কৃষ্ণ বাঁশি বাজিয়ে মনটা কখনো কেড়ে নিতে পারে? কৃষ্ণ পেরেছিল, কেন বলুন তো? তার বাঁশিটা কোনো সাধারণ বাঁশি ছিল না। কৃষ্ণের বাঁশির আরেকটি নাম হলো, শাস্ত্র বলছে কি, তার মধ্যে থাকবে ক ল মাঝে দীর্ঘই শেষে উনিশ্বর, ক ল দীর্ঘই উনিশ্বর। এটা আপনারা একটু, আপনারা যারা যারা দীক্ষা নিয়েছেন তারা একবার হাত তুলবেন, কারা কারা দীক্ষা নিয়েছেন? আপনারা প্রায় প্রত্যেকেই দীক্ষা নিয়েছেন, যারা যারা দীক্ষা নিয়েছেন তারা একটু গুরুদেবের কাছে, আপনাদের কৃষ্ণ মন্ত্রে যারা যারা দীক্ষা নিয়েছেন বা যুগল মন্ত্রে তারা একবার হাত তুলুন। নিতাই গৌর হরি হরি বল, যারা দীক্ষা নিয়েছেন তারা জানবেন ওই দীক্ষার মন্ত্রের মধ্যে এমন একটি শব্দ আছে যেটাতে ক ল দীর্ঘই আর উনিশ্বর আছে। এই যে এই ধ্বনি করল, এই ধ্বনিতে গোপীদের মন প্রাণ সব গোবিন্দের চরণে এল। আর মন আর প্রাণ যেখানে চলে যায় সেখানে কি আর এই স্থূল দেহটা না গিয়ে পারে? কৃষ্ণ বাঁশি বাজালো আর গোপীরা ছুটে চলল। দেখুন আমরা মনে মনে ভাবি রাসলীলা বোধ হয় কামের লীলা, একদম ভুল। কামকে হারিয়েছিল, কামের দর্প চূর্ণ করেছিল, কাম কামের গন্ধ ছিল না, তাই তো সেটি রাসলীলা। ভগবান কামদেবকে জয় করেছিল বলে মদন মোহন, নিতাই গৌর হরি বল। কাম যদি জয়ী হতো তাহলে তো মদন মোহন নাম হতো না। গভীর রাতে আপনাদেরকে একটা কথা বলি, আপনি রাত দুটোর সময় ঘরের দরজাটা খুলে বাইরে এলেন, হঠাৎ দেখছেন একজন একটা লোক চাকু হাতে একটা ছুরি হাতে আপনার দিকে ছুটে আসছে, আপনি কি করবেন? চোর চোর চোর চোর চোর চোর চোর দরজা লাগা দরজা লাগা দরজা লাগা, চোর বলে দরজাটা বন্ধ করে দেবেন। কিন্তু আরেকবার ভাবুন, সেই লোকটাই আপনার বাবা পরের দিন অসুস্থ হলো, ডাক্তারখানায় নিয়ে গেলেন, সেখান থেকে ওটিতে নিয়ে যাওয়া হলো অপারেশন থিয়েটারে, সেখানে সেই লোকটাই ডাক্তারের পোশাক পরে হাতে চাকু নিয়ে অপারেশন থিয়েটারের দিকে যাচ্ছে। আপনি কিন্তু ওই লোকটাকে দেখে আর ভয়ে দরজাটা বন্ধ করবেন না, লোকটার পায়ে প্রণাম করে বলবেন, ডাক্তারবাবু আমার বাবাকে বাঁচান। একই লোক একই ছুরি, শুধু পোশাকটা আলাদা, সময়টা আলাদা, ওই জন্য ইহ জগতের কোনো প্রেমের সঙ্গে গোবিন্দ প্রেমের তুলনা হবে না। ডক্টর মোহনামব্রত ব্রহ্মচারীজি কলম দিলেন, স্বামীজির পরে যিনি গিয়েছিলেন চিকাগো ধর্ম সম্মেলনে, খুব মূল্যবান একটি কথা বললেন। তিনি বললেন, রাস কি? বিনাশের কারণ থাকলেও, বিনাশের কারণ আছে, বিনাশের কারণ থাকলেও যে মিলনে নায়ক নায়িকার ভাববন্ধন নষ্ট হয় না তারই নাম রাস। নিতাই গৌড় হরি এই হলো রাস। তাহলে কৃষ্ণ বাঁশি বাজালেন আর যারা শুনতে পেলেন তারা ছুটে চললেন। কোন গোপী স্বামীর সঙ্গে শয্যায় ছিলেন, ছুটে গেল গোবিন্দের বাঁশি শুনে, নিজ সন্তানকে দুগ্ধ পান করাচ্ছিলেন সেই অবস্থাতে সন্তানকে রেখে দিয়ে ছুটে গেল। একই বাঁশির টান। রাধারানী বাঁশি শুনে সখীদেরকে বলছে, ও সখী ওই শোন, আমার স্যামের বাঁশি বাজলো, নেওয়ায় তোরা সাজিয়ে দে, আমি যাব গোবিন্দের কাছে। বলছে, হ্যাঁ রে রায়, যদি যেতেই হয় আজকে তোকে, প্রত্যেক দিন তো আমরা সাজাই, আজকে বাঁশিটা তো তোর একার জন্য বাজেনি রায়, আজ তো সবার জন্য বাঁশি বেজেছে, যদি যেতেই হয়, যদি যেতেই হয় তাহলে তুই নিজে সেজে যা, তুই নিজে সেজে যা। তা যে কোনোদিন সাজেনি তাকে যদি সাজতে বলা হয় সাজটা কেমন হবে? সব ভুল হয়ে যাচ্ছে, কেমন করে সাজছে রাধারানী আমার? হ্যাঁ, পায়ের আলতা চোখে, চোখের কাজল পায়ে, এই যে গানটি গাওয়া হবে এটি ঝুমুর তাল, আমাদের বীরভূম বাঁকুড়া পুরুলিয়ার মাটির গান বলা হয় এই গানটিকে। এই তালে আপনারা সকলে একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন, আমার রাই সাজে আহা মুরলি বাজে, না পড়িল আহা না পড়িল, কই তালে তালে উলুধ্বনি হরিধ্বনি, যা বুঝতেই পারলো না, কিছুই বুঝতে পারলাম না। ও ভাই চা বাবা, চা চা বলছি, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট, এই অমৃত ছেড়ে চা, বলুন কাণ্ড। কিন্তু বলছে বাবা চা খাবো না, গীতাতে বলছে চা খাও। চা খা সে কি বলছে? গীতাতে বলছে চা খাও, গীতাতে কখনো চায়ের কথা বলেছে নাকি? না, গীতাতে বলেছে ওই যে সর্বস্ব চা হংরিতি সন্নিবিষ্ট, সবাই মনে মনে ভাববেন না বা চা খেতে বলছে গীতাতে, বলছে সর্বস্ব চ অহং হৃদি সন্নিবিষ্ট, মানে সবার হৃদয়ে আমি বাস করি। এইটাকে বলে হয়তো এখানকার লোকেরা ভেবে নিচ্ছে সর্বস্ব চা হংরিতি সন্নিবিষ্ট, এই মধু থেকে ওই মধু পান করবেন না মা। হ্যাঁ, ঘুম ছাড়াতে গেলে পান করতে হবে, তবে যেন কোলাহল না হয়। জয়নিতায় গৌড় হরি বল, বলি কি করিতে ধনী কি যে করে রাই, সকলি হয় ভুল, সকলি হয় ভুল, কি করিতে নিচে করে সকলি হয় ভূ সকলি হয় ভূ সাজিছে রাধা নানা মানে না বাধা সাজিছে রাধা মুকুরে না চড়ি নাই বাঁধে কে শোভা তালে তালে সবাই মিলে বাঁধে কে শোভা মুকুটে না চড়ি রাই বাঁধে কে শোভা হরি হরি জয় রাধে মুকুর মানে কি জানে না মুকুর মানে জানে না হ্যাঁ মুকুর মানে কি ওই শেষের মায়ের দিকে বলছি মুকুর মানে কি গো শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন ও মুকুর মানে চুল হরে হরে হরে আয়না হ্যাঁ মুকুর মানে আইন আয়না দিয়ে কি করেন আর চিরুন দিয়ে চিরুন দিয়ে হ্যাঁ চিরুন দিয়ে চুল আচড়ান না না ও গো ভৈরব তলার মায়েরা কিছু জানে না হ্যাঁ একদম ঠিক বলেছে আয়না দিয়ে চুল আঁচড়ায় চিরুন দিয়ে মুখ দেখে হরে হরে হরি জয়নিতাই আমাদের রাধারানীকে আবার নজর দিয়ে দেবেন না কেউ নজর দেবেন না কেমন এমন সুন্দরী তা দেখেননি জীবনে কোনোদিন তা রাধারানী সাজতে বসে রাধারানীর ভুল হয়ে যাচ্ছে কি বলুন তো কোন হাতে আয়না আর কোন হাতে চিরুন মনে নাই তা আয়নাটিকে আয়নাটিকে চিরুনি রূপে ব্যবহার করছে চিরুনিটিকে আয়নার রূপে ব্যবহার করছে শোকেরা বলছে হাই হাই রে রাই তোর কি অবস্থা রে আর শুধু কি তাই নাকি চরণে কাজল দিল নয়নে আলতা চরণে কাজল দিল নয়নে আলতা চরণে কাজল দিল চরণে কাজল দিল নয়নে আলতা, আলতা কোথায় পড়ে? পায়ে। আর কাজল আলতা পরে চোখে, আর কাজল পরে পায়ে। আমার কথাটি শুনে মা গো আলতা পড়তে যাবেন না, জন্মের মতো যাবে। রাধারানী আলতা পড়েছে, কাজল পড়েছে, তবে কি কাজল কি আলতা! রাধারানী পায়ে কাজল পড়েছিল, কি কাজল! কৃষ্ণ কলঙ্কের কাজলকে পদদলিত করে রাধারানী গিয়েছিল। আর কোন আলতা রাধারানী পড়েছিল? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়ন দুটির লাল করে নিয়েছিল, সেই অনুরাগের আলতা পড়ে রাধারানী গিয়েছিল। এ তো যেমন তেমন আলতা নয়। হরে হরে হরে হরে। সখীরা বলছেন আধে তোকে যা লাগছে না রে সখী। হ্যাঁ, আর কি বলছে? চরণে কাজল দিল নয়নে আলতা, আর হিয়ারো মাঝারে করে রে রাধে পঙ্করাজ পাতা রাধে পঙ্করাজ বেশি হাসি বৌদিরা আমাদের বলুন। হ্যাঁ, বঙ্করাজ পাতা মানে কি? বঙ্করাজ পাতা মানে পান পাতা। হ্যাঁ, বঙ্করাজ পাতা মানে বলুন। হ্যাঁ, ঠিক বলেছে, জানে ভাই আমার কি পাতা। হ্যাঁ, মেহেদি আগেকার দিনে ছিল না, আগেকার দিনে বন থেকে বঙ্করাজ পাতা নিয়ে বেটে লাগানো হতো, এখনকার দিনে তো হ্যাঁ রেডিমেড প্যাকেটে ভরাই থাকে, টিপে দিলে বেরিয়ে যায়। মায়েরা হাতে লাগান মেহেদি। আর ওই মেহেদি কোথায় লাগায়? হাতে লাগায়, পায়েও লাগায়, কিন্তু মেহেদি কেউ কখনো বুকে লাগায় গো। রাধারানী বক্ষে বঙ্করাজ পাতা দিয়ে গোবিন্দের নাম লিখছে। আর কি করছে? শ্রবণ করো এরাই এবারে না সারো পদে করে রে রাধে বিনির রচনা বিনির এখানকার মায়েরা ভয় পাই না, জানে আগে করেছি তো ওই জন্য জানে, আর ভয় পাই। বলছে রাধার, রাধে তোর নাকে সাপ ঝুলছে। হ্যাঁ গো, রাধারানীর নাকে সাপ ঝোলা শুনেছেন কোনোদিন? বলছে বাবা রাধারানীর নাকে সাপ কেন ঝুলবে বাবা? দেখুন, সাপ নয়, সাপের মতো কিছু একটা ঝুলছিল, সেটার নাম কি? হ্যাঁ, নাকের বেসর কানে গেল, আর নাকের ওপর কি এলো? নাসার উপরে করে বেনির রচনা। বেনি মানে জানেই না। হ্যাঁ, বেনি মানে বিনুনি, তাই তো? আগেকার দিনে ছিল এক কলা দু কলা তিন কলা চার কলা দশ কলা ষোলো কলা, এক খি দু খি তিন খি চার খি বেনি ছিল না, ঘুরিয়ে ঘুরিয়ে খোপা করা হতো। আগেকার দিনে মেয়েদের লম্বা লম্বা চুল ছিল, সেই চুলে বেনি ছিল, কি সুন্দর লাগতো। এখনকার দিনে চুলই নাই তো কি বেনি থাকে। আর চুল কাটার কত রকমের বন্দোবস্ত জানেন না? হ্যাঁ, আগেকার দিনে যদি একটা পাত্রপক্ষের বাড়ি থেকে যদি পাত্রীপক্ষের বাড়িতে মেয়ে দেখতে যেত, প্রথমেই বলতো এ এবার কিন্তু তুলে নিয়ে যাব। বড় থেকে বড় হলো ছোট বললেন, বসুন বাবা শেষে আসবেন জয়নি তাই। তা বলছে এখনকার দিনে বলবে যে মেয়ে চুল যত খাটো সে তত ভালো। আর চুল কাটার কত রকমের বন্দোবস্ত, এখন পাড়ার মোড়ে মোড়ে দোকান, এসি লাগানো দোকান, ভেতরে কি হয় বাইরে থেকে বোঝাই যায় না। নাম দিয়েছে বিউটি পার্লার, কত কাট নেবেন বাবা? ইউ কাট, বব কাট, মাঝে কাট, ধারে কাট, বাবা রে বাবা রে কাট। শুধু কি তাই নাকি ভগবানের দেওয়া এত সুন্দর ভুরুগুলো, মা গো দুদিকে দুটো সুতো নিয়ে টানা টানি, নাম দিয়েছে ভুরু প্লাগ। হ্যাঁ ঠিক, এখন মেয়েরা ছেলে হতে চাইছে, ছেলেরা মেয়ে কানে পড়ছে। তাহলে এই গানটি লিখলেন কে? কৃষ্ণের হাতের বাঁশি, যিনি কলিযুগে পদকর্তা বংশীবদন দাস রূপে এলেন। বংশীবদন কহে যাও বলি, বংশীবদন কহে যাও বলি হারি, বলি কৃষ্ণ অনুরাগের বালাই লইয়া মরি, অনুরাগের বালাই যাই মরি, বালাই যাই বালাই যাই বালাই যাই বালাই যাই, বলি কৃষ্ণ অনুরাগের বালাই যাই বালাই যাই, কৃষ্ণ অনুরাগের বালাই যাই বালাই যাই, কৃষ্ণ অনুরাগের বালাই যাই বালাই যাই। এবার কৃষ্ণের বাঁশি শুনে সুন্নত গোপী প্রেম রূপী, মনহি মনহি আপন সখী, সুন্নত গোপী প্রেম রূপী, মনহি মনহি আপন সখী, তাহি চলত যাহি বলত মুরলি কপাল কোনো নিয়ে, তাহে বলত মুরলি কপাল লোলনি, মুরলি কপাল লোলনি, চললো গোপী চলিল গোপী, চললো গোপী চললো গোপী, মনে মনে মন প্রাণ সতি চললো গোপী, মনে মনে মন প্রাণ সতি চলিল গোপী, মনে মনে মন প্রাণ সতি চলিল গোপী, ছুটে চলে যাচ্ছে সব ভুলে গেল, কুল শীল মান সম্মান জীবন যৌবন সব ভুলে গেল। ভুলে গেলটাকে হিন্দিতে কি বলবেন? আমি ভুলে গেলাম, এটাকে হিন্দিতে কি বলবো? আমি ভুলে গেলাম, এটা হিন্দিতে কি বলবেন? আচ্ছা মে ভুল গিয়া, আরেকটা কি? তা বলছে এটা ব্রিজ ভাষায় কি হবে? ভুলে গেলামটাকে বলে সব বিসরি গেলি, সেই সেই ভাষাটিকে পদকর্তা গোবিন্দ দাস ঠাকুর নিয়ে এলেন। কি বিসরি গেলি হয়ে গেল কি? বিছুড়ি গে হানি চাহু দেহা এক নয়নে কাজল লেহ, বিছুড়ি গে হানি চাহু দেহা এক নয়নে কাজল লেহ, বাহিরঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দোলন, কেহ নিল কেহ নিল না ডান হাতে গয়না, কেউ নিল না ডান হাতে গয়না, কেউ নিল না আপনারা সবাই একবার হাতটা তুলুন তো। হরি হরি হরি ও আপনাদের হাতটা তুলতে বললে আমি ভালো করে দেখে নিলাম, কি বলুন তো, যে আপনাদের হাতে আপনারা সোনার গয়না এক হাতে পড়েছেন না দু হাতে পড়েছেন? কেন বলুন তো? এমন কি কেউ আছেন যে ডান হাতে গয়না পরে বাঁ হাতটা ফাঁকা রেখেছেন বা বাঁ হাতে পরে ডান হাত ফাঁকা রেখেছেন? রাখেননি তো, কিন্তু যারা রাখতে পেরেছেন তাদের সেবা দেওয়া হলো রাসলীলায়। ডান হাতে গয়না গোপীরা কেউ পড়লো না, কেন? তার কারণটা কি? রাধারানী কৃষ্ণের কোন দিকে থাকে? বাঁ। কই রাধে, আমার রাধা কই? হরি হরি হরি বল। আচ্ছা, আমার রাধা আমার বামে দাঁড়িয়েছে, তা রাধারানীকে যখন আমি আদর করে কাছে ডাকবো, বলুন তো কোন হাতটা লাগবে রাধারানীর আমার অঙ্গে? কোন হাতটা লাগবে? মানে বাঁ দিকে থাকলে কাছে ডাকলে ডান হাতটা লাগে। তাই এবার সখীরা মনে মনে করছে আজকে রাধারানী নয় আমরা বামে দাঁড়াবো, তা আমরা যখন বামে দাঁড়াবো গোবিন্দ যদি আমাদেরকেও আদর করে ডাকে তখন আমাদেরও ডান হাতটা গোবিন্দের অঙ্গে লাগবে, আর আমাদের ডান হাতে যদি ওই ধাতুর সোনা ওই বালা পলা কঙ্কন এগুলো থাকে কৃষ্ণ যখন কাছে ডাকবে কৃষ্ণের অঙ্গে লাগবে, কৃষ্ণের অঙ্গে তো ব্যথা লাগতে পারে। যখন কৃষ্ণ কাছে ডাকবে ওমা বাধা দেবে বাধা দেবে বাধা দেবে বাধা দেবে আমার করের কঙ্কন বাধা দেবে করের কঙ্কন শ্যাম মিলনে করের কঙ্কন শ্যাম মিলনে করের কঙ্কন শ্যাম মিলনে করের কঙ্কন শ্যাম মিলনে করের কঙ্কন শ্যাম মিলনে করের কঙ্কন বাধা দেবে বলি বাহে রঞ্জিত কঙ্কন তা বলছে রাধারানী আমাদের নৃত্য করবেন একটু পরে, তা রাধারানী এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলে হবে, নাচতে হবে তো। হ্যাঁ, কালকে হেরেছে না? কি কালকে হেরেছে তো? আজকে রাধারানীকে তো জিততে হবে নাকি? গোবিন্দ হারবে রাধারানী জিতবে। তা বলছে রাধারানী চলে যাচ্ছে কেমন করে, শিথিল চন্দনী বিকবন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দ, শিথিল চন্দনী বিকবন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দ, হসত বসন রসন চেনি বিগলিত বেনি দোলন, হসত বসন রসন চেনি বিগলিত বেনি দোলন, হসত বসন রসন চেনি বিগলিত বেনি দোলন, খসে পড়লো মটির বসন, খসে পড়লো মটির বসন, খসে পড়লো মটির খোলে মটির খোলে, অনুরাগ নইলে কটির খোলে অনুরাগ নইলে কটির